নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার প্রসিদ্ধ প্রাচীন অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী 68তম ইসলামী মহাসম্মেলনের তৃতীয় দিনের সর্বশেষ দারসের সর্বশেষ হালাকার সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজাই কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজেদ, এই এলাকার আরও গণ্যমান্য সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে জাম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা, এবং আমার সামনে পর্দার অন্তরালে এবং মাইকের আওয়াজের সামনে যে সকল আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মোবারকময় ফজিলতময় দ্বীনি মজলিসে দীর্ঘ সময় ধরে আজকে তিন দিন ব্যাপী দেশ বরেণ্য অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়ে আলোচনা শোনার পরে এই রাত্রের গভীরে অনেকের ঘুমে বিছানার দিকে টানতেছে, এরকম একটি সময়ে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আপনাদের সামনে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে সামনে বসে শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বোঝা গিয়েছে যে বেলদির এই ফাজিল মাদ্রাসা, যে মাদ্রাসা, এই মাদ্রাসার ওলামায়ে কেরামদের মেহনত, ওলামায়ে কেরামদের দাওয়াতি কাজ খুব ভালো চলতেছে, এই জন্য এই এলাকার ভাইয়েরা এত রাত্রেও আলহামদুলিল্লাহ এখনো মজবুত শক্ত দৃঢ় ঈমান নিয়ে, আর এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম আলোচনা করতে করতে ঈমান তো এখন অনেক বেড়ে গেছে, আমি তো আসছি খুব ভালো সময়ে, যে সময়ে ঈমান অনেক বেড়ে গেছে, ঈমানের এখন মাত্রা অনেক উপরে, কোরআনের আলোচনা শুনতে শুনতে শুনতে ঈমান বাড়ছে না কি? আপনাদের ঈমান বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ ঈমান বাড়ছে। তো এরকম বাড়তি ঈমানের মুহূর্তে আমি আসছি, এই জন্য আলহামদুলিল্লাহ আমার ক্লাসটা খুব সুন্দর হবে, কারণ এখন সবার ঈমান খুব তাজা, ঈমান খুব মজবুত আছে, এই সময়ে কোরআন সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বললে ইনশাআল্লাহ এটা ভালোভাবে ক্যাচ করা যাবে, ধারণ করা যাবে ইনশাআল্লাহ। এই জন্য যেই কয়েকটি কথাবার্তা বলবো আপনারা শেষ পর্যন্ত বসে থাকার নিয়ত নাই কার কার, শেষ পর্যন্ত বসবেন না এই নিয়তে কারা কারা বসছেন দেখি একটু, আল্লাহ আকবার, এই এলাকার মানুষ এত ভালো এটা তো আমি কল্পনাও করিনি, এই বেলদির ভাইয়েরা এত ভালো যে মাহফিল শেষ না হওয়ার আগে একজন ভাইও যাবে না, আলহামদুলিল্লাহ। এরকম ভালো মানুষ তো বাংলাদেশে খুব কম পাওয়া যায়। মাহফিল শেষে কি খাওয়া দাওয়া আছে? আল্লাহ আকবার। নিঃস্বার্থভাবে শুধুমাত্র কোরআনে কারিমের মহব্বতে এত রাত্রে শেষ পর্যন্ত বসে থাকবে এরকম মানুষ তো এই দেশে খুব বিরল। গতকাল এক মাহফিলে গিয়েছি টাঙ্গাইল, ওখানে আলহামদুলিল্লাহ মাহফিল শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, একেবারে রাত সোয়া একটা পর্যন্ত আলহামদুলিল্লাহ জমজমাট ছিল। আবার এর আগের দিন আরেকটা মাহফিলে গিয়েছি, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না ভাইদের জন্য। এই জন্য দেখি যে আমি যে সময় আলোচনা করতে গিয়েছি সেই সময় মোটামুটি সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন। তো তারপরেও মেহমান আসছে সম্মানার্থে, নতুন মেহমান একটু দেখে যাই এই আশায় কোনো কোনো ভাই একটু বসে আছেন। তো জিজ্ঞেস করলাম, ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? কয় না খাওয়া দাওয়া নাই। আমি কি, আপনারা তো বড় ভুল করছেন, মাহফিল দিছেন খাওয়া দাওয়া নাই, এত রাত্রে মানুষ ভাইয়েরা থাকবে কেমনে? কারণ বাড়িতে তো ভাবি ঘুমাইছে এবং তালা লাগাই দিছে কিচেন রুমে, বলে দিছে এত রাত্রে মাহফিল থেকে আসলে খাওয়া দাওয়া নাই, ঘরে ঢুকতে দিতেছি এটা কত না আবার খাওয়া দাওয়া খোঁজে। তা আপনারা না খাওয়াইলে মানুষ এত রাত্রে বাসায় যাইও খানা পাবে না, এখানেও নাই, তো এই জন্য ভাইয়েরা আগে ভাগে চলে গেছে। আলহামদুলিল্লাহ বেলদির বাইরা দেখি খানা দানা নাই, তাও আলহামদুলিল্লাহ মাহফিলে এত রাত্রে জমজমাট। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই এলাকার ভাইদেরকে শেরেক মুক্ত তাওহিদি ঈমান নসিব করুন। সকলে বলি আমিন। বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক নসিব করুন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমার আলোচনা এর আগে আপনারা অনলাইনে ইউটিউবে বিভিন্ন জায়গায় শুনেছেন। তো আলহামদুলিল্লাহ আমি অল্প কয়েকটা কথা বলার আপনাদের সামনে চেষ্টা করব। এটা হলো একটা মাদ্রাসা, বড় মাদ্রাসার মাহফিল, ফাজিল মাদ্রাসা। ফাজিল মাদ্রাসা মানে বুঝেন তো, ফাজিল মানে কোন পর্যায়ের ডিগ্রি, এরকম একটা বড় মাদ্রাসা। তো বড় মাদ্রাসার শিক্ষক যারা তারাও তো বড় বড় আলেম, কি বলেন? তো সুতরাং বড় বড় আলেমদের সামনে বেশি কথা বলা এটা ঠিক না, এটা একটু আদবের খেলাফ। এই জন্য বেশি কথাবার্তা না বলে ওই ওলামায়ে কেরামদের অনুমতিক্রমে আমরা অল্প কিছু কথাবার্তা বলবো, কথাবার্তাগুলো একটু বোঝার চেষ্টা করব এবং এগুলোর সাথে করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? এই জন্য কথাবার্তা জিজ্ঞাসা করলে একটু কথাবার্তা বলবেন। কিছু কিছু এলাকার ভাইয়েরা আছে যা জিজ্ঞাসা করে কথাই বলে না, চুপ করে থাকে। তাহলে আমার কথা আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝবো কিভাবে? কথাবার্তা বললে। আর বর্তমানে সৃজনশীল পদ্ধতির ক্লাস, এখন কিন্তু আগের পদ্ধতি নাই, এখন সৃজনশীল। তো সৃজনশীলে শুধু শিক্ষক কথা বলবে, ছাত্র কথা বলবে না, ক্লাস ভালো হয় না। ছাত্র কথা বলতে হয়, শিক্ষকও কথা বলতে হয়, তবে ছাত্র কথা বলতে হলে শিক্ষকের পারমিশন নিয়ে, দুই দিক থেকে দুইজনে কথা বলা শুরু করলে আবার হবে না। এজন্য যেটা জিজ্ঞাসা করা হবে সেটার জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, প্রথমে বিষয়টা বলে দিই, আজকে আমাদের ক্লাস হবে শিরক এবং বেদাতের উপরে। শিরক এবং বেদাত এই সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনেছেন, এটা একটা কমন বিষয়, জানা বিষয়, পরিচিত বিষয়। তো পরিচিত বিষয় বারবার বললে, বারবার শুনলে আমলের প্রতি উদ্বুদ্ধতা বাড়ে। এজন্য আমরা অনেক হাদিস পড়ি, অনেক তাফসির পড়ি, কিন্তু যখন আরেকজন আলেমের মুখ থেকে কথাগুলো শুনি তখন আমাদের ভিতরে আমলের স্পৃহা বাড়ে। এজন্য জানা জিনিসও আমরা বারবার শুনি, এবং আমরা আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনলাইনের যুগ আসার কারণে আমি যখনই সময় পাই তখন অনেক ওলামায়ে কেরামদের বয়ান শুনি, শুনি আর নোট করি, এবং কোরআন সুন্নার খেলাফ, দিন বিরোধী, ইসলাম বিরোধী মিথ্যা কথা কি কি বলতেছেন এগুলো নোট করি। তো এই জন্য মোটামুটি বাংলাদেশের যত পরিচিত ওয়াইজ নেকেরাম আছেন ওনাদের সবার বক্তব্যগুলো মোটামুটি আমার নখদর্পণে থাকে, চেষ্টা করি তাদেরগুলো শোনার এবং নোট করার। এই জন্য আপনারাও জানা জিনিস যখন বারবার শুনবেন তখন দেখবেন যে সব জানা জিনিস কিন্তু আমলের প্রতি উদ্বুদ্ধতাটা বেড়ে যাবে। এই জন্য আপনাদের জানা সাবজেক্ট শেরেকার বেদাত। আচ্ছা, প্রথমে আসি আমরা এখানে চারটা জিনিস আমরা আলোচনা করব। একটা জিনিস হলো শেরেকটা কি, শেরেক করলে লাভ কি বা ক্ষতি কি, শেরেক না করলে লাভ কি। আমাদের সমাজে প্রচলিত অল্প কয়েকটা শেরেকের নমুনা। আরেকটা হলো বেদাত। বেদাতটা বোঝার জন্য, বেদাত চিনার জন্য মূলনীতি, বেদাত কেমনে বোঝা যাবে এটা যে বেদাত, এবং এরকম কমন কিছু বেদাত যেগুলো আমাদের সমাজে সবসময় চলে আমরা এগুলোকে বেদাত মনে করি না, এরকম কয়েকটা কথা বলে আমরা আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ জি। আচ্ছা, প্রথমেই বলেন যে আমার আপনার রব কে? আপনারা সবাই ফেল করছেন, এক ভাই পাস করছে, আপনারা বলছেন কে? আল্লাহ। আর ওই ভাই বলছে একমাত্র আল্লাহ। দুই কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে, মাবুদ রব আল্লাহ এই কথা আর একমাত্র আল্লাহ দুইটার মধ্যে পার্থক্য আছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এদের নাম তো শুনছেন, এরা কি আল্লাহর ওলি? কি এরা? শয়তানের ওলি, এরা ইসলামের বড় দুশ্মন। এদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মানুষগুলোকে যখন জিজ্ঞাসা করা হইতো আসমান আর জমিন কে সৃষ্টি করেছে বলো দেখি, লা ইয়াকুলুনাল্লাহ, সাথে সাথে জবাব দিত এগুলা সৃষ্টি করেছেন আল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো ওয়ামা ইউদাব্বিরুল আমরা, এই বিশ্বজাহানের সব কিছু পরিচালনা করেন কে, তারা জবাব দিত আল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো আম্মা ইয়ামলিকু সামাওয়াল আবসারা, তোমাদের এই দৃষ্টিশক্তি, তোমাদের এই শ্রবণ শক্তি এগুলার মালিকানা কার, তারা বলতো আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হইতো মাই ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে রিজিক দেন কে, তারা বলতো আল্লাহ। কিন্তু এই জবাব দিয়ে তারা ইমানদার হইতে পারে নাই, তারা কাফের রয়ে গেছে। কি বলেন, তারা কি ইমানদার না কাফের? কেন তারা কাফের? তারা তো সব বিশ্বাস করছে, তারা বলতেছে তাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তারপরে রিজিক দে আল্লাহ, তারপরে শ্রবণ শক্তি দৃশ্য শক্তি এগুলার মালিক আল্লাহ, সমস্ত কিছু পরিচালনা করে আল্লাহ, তারপরেও কাফের কেন? তাদের সার্বিক কথার মধ্যে, বিশ্বাসের মধ্যে আল্লাহ ছিল, কিন্তু একমাত্র আল্লাহ ছিল না, একমাত্র ছিল না, একটা শব্দ ছিল না শুধু। এই শব্দটাকে কোরআনে কারিমের ভাষায় বলা হয় ইয়াকা, কোরআনের ভাষায় ইয়াকা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা আমাদেরকে উপহার দিয়েছেন যে সূরাটাকে রাব্বুল আলামিন শুধু মুখস্থ করান না, সূরাটাকে ঠোঁটস্থ করাই দেন। এমন কোন সলাত নাই, এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে এই সূরা না পড়লে হয়, এমন কি জানাজার নামাজ সেই জানাজার নামাজেও পড়তে হয়। কি বলেন, জানাজার নামাজে সুরা আল ফাতিহা পড়া লাগে কি লাগে না? জানাজার নামাজেও সুরা আল ফাতিহা পড়তে হয়, যদিও আমাদের কোনো কোনো ভাইয়েরা পড়েন না। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে কেন বাছাই করলেন এটা চিন্তা করলে, গবেষণা করলে উত্তর বের হয়ে আসবে। এই সূরার মধ্যে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো বিশ্বাস করলে ইমানদার, বিশ্বাসে গণ্ডগোল হইলে মুশরিক। এখানে একটি আয়াতে কারিমা আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুইবার আছে ইয়াকা ইয়াকা, একমাত্র একমাত্র একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। একমাত্র যদি না থাকে সে মুশরিক, একমাত্র থাকলে সে হলো তাওহীদের অধিকারী মুমিন। সুবহানাল্লাহ। এজন্য যদি বলা হয় আমার আপনার রব কে, কি বলবেন? একমাত্র আল্লাহ। এটা শিখে নেবেন ভালো করে, শুধু আল্লাহ বলবেন না, বলবেন কি? একমাত্র আল্লাহ। এই একমাত্র যখন থাকবে বুঝবেন আপনার মধ্যে তাওহীদ আছে, একমাত্র নাই বুঝবেন তাওহীদ নষ্ট হয়ে গেছে, শিরক ঢুকে গেছে। এজন্য আমার আপনার রব হলো একজন, মাত্র একজন, তিনি কে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সেই রব হলেন আমার একমাত্র আল্লাহ, যিনি সমগ্র আলমেরও রব। আর ওই আলমের ক্ষুদ্রতম একটা কণিকা, ক্ষুদ্রতম একটা জাররা হইলাম আমি। সুতরাং সমস্ত আলমের যিনি রব, সেই আল্লাহই আমারও একমাত্র রব। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যাওয়ার পরে প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষা, ওই পরীক্ষার মধ্যে এক নম্বর প্রশ্নটা কি? কে প্রশ্ন পান নাই এখনো? বেলদেরি দিকে মনে নদীর কারণে প্রশ্ন পৌঁছতে পারে নাই নাকি? প্রশ্ন পাইছেন? কথা বলে না দেখি, প্রশ্নটা কি, এক নম্বর প্রশ্নটা কি? মার রব্বুকা, তোমার রবকে? উত্তর দিবেন কি? সবাই এখনো উত্তরও শিখে নাই, কবে শিখবেন? মালাকুল মাউত যদি রাত্রে চলে আসে শিখার সময় আছে? আগে ভাগে শিখে যাবেন, বেলদি মাদ্রাসায় এসে ওস্তাদদের কাছ থেকে শিখে যাবেন, শিখে ঠোঁটস্থ করে রাখবেন, খালি মুখস্থ হলে কাজ হবে না। কারণ যে ওস্তাদরা সেখানে আসবেন পরীক্ষা নেওয়ার জন্য, এদেরকে দেখলে জানা জিনিসও ভুলে যাবেন। এজন্য ভালো করে এটাকে শিখে নিতে হবে। তাহলে আপনি উত্তর দিবেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা, যে আমি একমাত্র রব হিসাবে মনোনীত করেছি, রব হিসাবে ঠিক করে নিয়েছি আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। তখন ওই মুনকার নকির জিজ্ঞাসা করবে, মনে হয় বাংলাদেশ থেকে এসছো, নকল করার সম্ভাবনা আছে, জানলা কেমনে আল্লাহ যে তোমার রব? কেউ শিখাই দিছে মনে হয়? জানলা কেমনে তোমার রব যে একমাত্র আল্লাহ? এবার কি কইবেন বলেন দেখি? আপনি কইবেন যে না, বাংলাদেশ থেকে আসি আর যেখান থেকে আসি আমি নকল করি নাই, অরিজিনাল সঠিকভাবে আমি উত্তর দিছি। তো এটা প্রমাণ করবেন কেমনে বলেন দেখি? যদি জিজ্ঞাসা করে যে তুমি যে রব একমাত্র আল্লাহ, জানলা কেমনে, কি বলবেন? উত্তর দিবেন ছোট্ট একটা শব্দে, মনে রাখবেন, বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। বলবে যে ওরে আল্লাহ, বড় ওস্তাদের মনে হয় স্টুডেন্টেরা আরবিও বলতে পারে এবং একবারে অল্প কথায় সব বলে দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য শিখে যাবেন দুনিয়া থেকে কিছু। আমাদের ইসলামিক ইউনিভার্সিটির সাবেক এক ভাইস চ্যান্সেলর মহোদয় সৌদি আরব যাবেন হজ করার জন্য, ওনাকে সৌদি সরকার আমন্ত্রণ জানাইছেন। এখন উনি ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কিন্তু উনি হইলেন ফিজিক্সের প্রফেসর, উনি আরবি জানেন না, যাবেন সৌদি আরব। এখন একটা ইসলামিক ইউনিভার্সিটি, আল জামিয়া আল ইসলামিয়া বাংলাদেশ, এখন ওইটার উনি ভাইস চ্যান্সেলর। উনি আরবি কিছু বলতে হবে না সেখানে। তা আমাদের এক ওস্তাদকে ডাকছেন, ডেকে বললেন যে স্যার, সৌদি আরব যাবো, সৌদি সরকার দাওয়াত দিচ্ছেন, কিছু আরবি শিখাই দেন যাতে সেখানে যে কিছু আরবি বলতে পারে। তা আমাদের ওস্তাদ বললেন, আপনি এখন এক সপ্তাহ সময় আছে, এর মধ্যে আপনাকে কি আরবি শিখাবো, আপনি যাই ওখানে আরবদের সাথে আরবি কথা বলবেন। দেখো না, কিছু তো শিখতেই হবে, কারণ আরবি দুই একটা না বললে তো কবে যে ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর তো আরবি জানে না। আচ্ছা, তো আমাদের ওস্তাদ একটা বাক্য শিখিয়ে দিচ্ছেন, বলছেন যে স্যার, কোনো জায়গায় যদি বিপদে পড়েন, সমস্যায় পড়েন, আপনি খালি এই বাক্যটা বলবেন, এটা ভালো করে মুখস্থ করে যান, এর বেশি আর দরকার নাই। বাক্যটা হলো আনা উস্তাজুল জামিয়া আল ইসলামিয়া বাংলাদেশ, সাইদনি ফি হাজাল আমর। এই বাক্যটা মুখস্থ করে যান, আর কিছু দরকার নাই। এখন জেদ্দা এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে যাওয়ার পরে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, কেউ কোনো গুরুত্ব দেয় না। বাংলাদেশে কত দাম ভাইস চ্যান্সেলর, জেদ্দা এয়ারপোর্টে কেউ চেনেও না জানেও না। একজনে কয় ওইদিকে যান, একজনে কয় এদিকে যান, একজনে কয় এদিকে যান, কোনো জায়গায় ইমিগ্রেশনে ঠিক মতো কেউ সম্মানও দেয় না, কথাও বলে না, কাজও করে না। অনেকক্ষণ দৌড়াদৌড়ির পরে মনে হয়েছে একটা বাক্য তো বাংলাদেশ থেকে শিখে আসছিলাম, বাক্যটা একটু বলে দেখি কাজে আসে কিনা। একজন পুলিশকে গিয়ে বলল, আনা উস্তাজুল জামিয়া আল ইসলামিয়া বাংলাদেশ, সাইদনি ফি হাজাল আমর। সুন্দর করে বলছে, বলার পরে ওই পুলিশ উঠি বলে, তাফাদ্দাল তাফাদ্দাল, ইজলিস ইজলিস, ইয়া সাইয়েদি ইয়া উস্তাজ। এবার যত আদর যত্ন আছে সব করা শুরু করে দিছে, এমন কাজে আসছে এই বাক্য শিখে। এরপরে এক সুন্দর বাক্য শিখে দিছে আমাকে, এবার যেখানে যায় সেখানেই বলা শুরু, আর যেখানে যায় বলে সেখানেই সবাই সম্মান করে। সুবহানাল্লাহ। মুনকার নকির জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রবকে, আপনি উত্তর দিলেন, রাদিতু বিল্লাহি রাব্বা। মুনকার নকির জিজ্ঞাসা করলো, বিমা তারিফু রাব্বিকা আল্লাহ, তোমার রব যে আল্লাহ এটা তুমি জানলে কেমনে? আপনি বলে দিবেন, বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। সুবহানাল্লাহ। দেখবেন আপনার আদর কারে কয় কবরের মধ্যে। আল্লাহ আকবার, যে এমন একজন পাইছি আজকে, এত সুন্দরভাবে বলে দিছে যে আল্লাহরে চিনছে কেমনে, রব যে আল্লাহ এটা বুঝলো কেমনে, সেটা বলে দিছে। কিভাবে বুঝবেন? বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো দেখলে, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতগুলো দেখলে, একমাত্র রব যে আমার আল্লাহ এটা খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত কোনগুলা বলেন তো দেখি। জি, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার। দিন রাত্রির পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টি, এগুলো আল্লাহর আয়াত। ওয়া মিন আয়াতিহি লাইলু ওয়ান নাহার ওয়া শামসু ওয়াল কামার। চাঁদ আল্লাহর আয়াত, সূর্য আল্লাহর আয়াত, দিন আল্লাহর আয়াত, রাত আল্লাহর আয়াত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এগুলোর দিকে তাকাইলে, গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় আমার আপনার রব একমাত্র আল্লাহ। আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? অনেকের কাছে ইংরেজি হিসাব নাই, বাংলা তো জিজ্ঞেস করলে খুব কম, আরবি জিজ্ঞেস করলে তো আরো বিপদ, ইংরেজিটা তো জানার কথা, কি বলেন? তাহলে ডিসেম্বরের সাত, এই ডিসেম্বর মাসের সাত তারিখে যতটা যত মিনিটে সূর্য উঠেছে, যতটা যত মিনিটে সূর্য অস্ত গিয়েছে, এই শত শত বছর ধরে এই নারায়ণগঞ্জে, এই বেলদিতে, এই এতটা এত মিনিটে ডিসেম্বরের সাত তারিখে সূর্য উঠে, ঠিক এতটা এত মিনিটে ডিসেম্বরের সাত তারিখে সূর্য ডুবে, এক মিনিট এক সেকেন্ড আগেও সূর্য উঠে না, এক মিনিট এক সেকেন্ড আগে পরে সূর্য ডুবেও না। সুবহানাল্লাহ। এটাই সাক্ষ্য দিচ্ছে যে আমার আপনার রব একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত গুলোর দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যায়, রবকে খুঁজে পাওয়া যায়। আল্লাহর কত মাখলুকাত চতুর্দিকে বিদ্যমান। তাহলে এই আয়াতগুলো মাখলুকাতগুলো সাক্ষ্য দিতেছে, বান্দা আমার এবং তোমার সকলের রব হইলেন একমাত্র আল্লাহ। এখন রব তো খুঁজে পাইছি না? আমার আপনার রবকে? আবার একটু বলেন, আমার আপনার রবকে? মাশাআল্লাহ, তাওহীদ এসে গেছে, একমাত্র আল্লাহ আমার আপনার রব। এবার আসেন, রব মানে কি? রব মানে সব ক্ষমতার মালিক। রব মানে কি? সমস্ত ক্ষমতার মালিক, রুবুবিয়তের মালিক, যিনি আমার আপনার রব, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হইলেন তিনি, একমাত্র মালিক। এবং তার রুবুবিয়ত, তার ক্ষমতাটা এমন, এই ক্ষমতাটাকে ভাগ করা যায় না, বিভাজ্য করা যায় না, এটা অবিভাজ্য ক্ষমতা। অবিভাজ্য ক্ষমতা বুঝেন তো? মানে ক্ষমতাটা এমন, এই ক্ষমতাটাকে ভাগ করা যায় না। যদি মনে করেন এই ক্ষমতার 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনকে দিব, এক ভাগ, শতভাগের এক ভাগ মাত্র আল্লাহর অন্য কোনো মাখলুককে দিব, তাহলে রুবুবিয়ত নষ্ট হয়ে যায়, রুবুবিয়ত আর থাকে না, তাওহীদ আর থাকে না। এটার নাম হয়ে যায় শিরক। এটার নাম হয় কি? শিরক। তাহলে সমস্ত ক্ষমতার, সমস্ত পাওয়ারের একমাত্র মালিক কে? একমাত্র আল্লাহ। এই ক্ষমতার বিন্দুমাত্র যদি অন্য কোনো দিকে, ডাইনে বামে উপরে নিচে কোনো মানুষ, জিন, ফেরেশতা, গাছপালা কাউকে দিয়ে দেন, ওইটার নাম শিরক। কাউকে যদি না দেন, এটার নাম তাওহীদ। এবার সহজ বাংলায় বুঝছেন, তাওহীদ আর শিরক বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা শিরক বুঝে গেছি, আলহামদুলিল্লাহ, ক্লাস সাকসেস। বললাম না আজকে ইমানের পাওয়ার সবচেয়ে হাই অবস্থায়, হাই ভোল্টেজ অবস্থায় আসছি আমরা। ওয়াজ করতে করতে করতে করতে, কোরআনের আলোচনা শুনতে শুনতে ইমান এখন সর্বোচ্চ চূড়ায় আছে। সুতরাং এখন অল্প কথায় কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শিরক বুঝে গেছি সবাই। আর নিজে যে জিনিস বুঝবো, আরেকজনকেও বুঝাইতে পারবো, নিজে না বুঝলে আরেকজনকে বুঝাইতে পারবো না। অনেক অঙ্ক আছে, নিজেই স্যারে নিজেই বুঝে না, তা স্টুডেন্টকে বুঝাবে কিভাবে? আগে স্যার ভালো করে বুঝতে হবে, তারপরে স্টুডেন্টকে বোঝানো যাবে। এই জন্য তাওহীদ শিরক বুঝাইতে হলে আগে নিজে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার তাওহীদ আর শিরক আমরা বুঝে গেছি, এবার আসেন, শিরক করলে লাভ কি, শিরক না করলে ক্ষতি কি? কি বলেন, শিরক করলে লাভ না ক্ষতি? শিরক করলে কি লাভ না ক্ষতি? কি কয়? আমি বলছি শিরক করলে লাভ কি, আপনারা কোন শিরক করলে ক্ষতি। তাহলে বোঝা যায় শিরক করলে ক্ষতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করে। কোরআনে কারিমের অনেক জায়গায় বলছেন, ওয়া বাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে আযাবে আলিমের সুসংবাদ শুনাইয়ে দেন। আযাবে আলিমের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছেন সুসংবাদ। শিরক করলে কোনো কল্যাণ নাই, শিরকের মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি। তন্মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হলো চারটা, কয়টা? এই চারটা মনে রাখবেন, আরো ক্ষতি অনেক, তন্মধ্যে বড় বড় ক্ষতি হলো চারটা। এক নম্বর ক্ষতি, শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি করেন? জান্নাতের মালিক কে? একমাত্র আল্লাহ। তাওহীদ আবার ছুটে গেছে, জান্নাতের মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন। যদি কোনো মানুষ শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে আল্লাহর জান্নাত দেন না। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরক করে, রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত হারাম হইলে কোন জায়গায় যাইতে হবে? যদি এমন হইতো জান্নাত হারাম কিন্তু জান্নাতের বাহিরে বসে থাকতে পারমো, জান্নাতে ঢুকলাম না কিন্তু জান্নাতের বাহিরে বসে থাকা যাবে, বারান্দায় বসে থাকা যাবে বা বাইরে মাঠে বসে থাকা যাবে, তাও কিন্তু চলতো। কিন্তু অবস্থা এমন, জান্নাত হারাম মানে জান্নাতের গ্রাম, জান্নাতের সুগন্ধি শত শত মাইল পর্যন্ত যায়, ওই শত শত মাইলের ভিতরেও রাব্বুল আলামিন থাকতে দিবেন না। জাহান্নামে যাওয়া ছাড়া এর বাহিরে কোনো গতি নাই। শিরক করলে দুই নম্বর ক্ষতি যেটা, সেটা হলো সমস্ত আমল বরবাদ হয়ে যায়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদেরকে আমি বলে দিছি, খবরদার শিরক করলে তোমার সমস্ত আমল বরবাদ। নবীদের আমল মানে কি? মহাসাগরের আমল। আমাদের আমল কুয়ার আমল, কুয়ার আমলও না, এক ফোঁটা আমল। আর নবীদের আমল হইল মহাসাগরের আমল। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, রাব্বুল আলামিন বলেন শিরক করলে মহাসাগরের মতো আমলও বরবাদ। এমন এক অপরাধ শিরকটা, এমন বিষাক্ত, এই এক ফোঁটা বিষ যদি মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে, প্রশান্ত মহাসাগরের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই মহাসাগরের পানিগুলো পর্যন্ত বরবাদ হয়ে যায়। এজন্য নবীদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত উম্মতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, কার আমল বেশি হবে, কোনটার ওজন বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ওজন বেশি। তাহলে এরকম মহাসাগরের আমল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। একটা মাত্র শিরক করলে এই সকল মহাসাগরের আমলও বরবাদ হয়ে যায়। নবীদের আমল যদি বরবাদ হয়, আমার আপনার আমল তো খুঁজেই পাওয়া যাবে না, কারণ নবীদের আমল যদি হয় মাত্র, আমাদের আমল হইল কিছুই না। এটা বুঝছেন? এক আল্লাহর বান্দা ব্যাংকে গেছে টাকা তোলার জন্য, কোথায় গেছে? ব্যাংকে। ব্যাংকে যাই, দেখে আল্লাহর এক বান্দা আসছে 1 কোটি টাকা তুলবে, ব্যাংকের থেকে 1 কোটি টাকা তুলবে। তো চেকের মধ্যে লিখে দিছে 1 কোটি টাকা মাত্র, 1 কোটি টাকা মাত্র। আরেকজন আল্লাহর বান্দা গেছে 1 লক্ষ টাকা তুলবে, এই আল্লাহর বান্দা চিন্তা করে 1 কোটি টাকা যদি মাত্র হয়, আমার 1 লক্ষ টাকা তাহলে কি? 1 লক্ষ টাকা কিছুই না। উনি চেকের মধ্যে লিখছেন 1 লক্ষ টাকা কিছুই না। ম্যানেজার সাহেব দেখে, জীবনে অনেক রকমের চেক দেখছেন কিন্তু এরকম চেক তো উনি পান নাই, ওই ভাইকে দেখলেন, ভাই আপনি এটা কি লিখলেন, 1 লক্ষ টাকা কিছুই না? বললেন, ম্যানেজার সাহেব, আমার সামনে একজন ব্যক্তি 1 কোটি টাকা তোলার জন্য আপনার ব্যাংকে আসছে, তিনি লিখছে 1 কোটি টাকা মাত্র, তো 1 কোটি যদি মাত্র হয়, আমার 1 লক্ষ তো কিছুই না, এই জন্য চেকে লিখে দিয়েছেন 1 লক্ষ টাকা কিছুই না। আল্লাহর নবীদের আমল হল মহাসাগর, ওই মহাসাগরের আমল যদি শিরকের কারণে বরবাদ হয়ে যায়, আমার আপনার আমল শিরক করলে আর খুঁজেই পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আমার আপনার আমল খুঁজে পাওয়াই মুশকিল। শিরকের 3 নম্বর ক্ষতি হইল, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। কোরআন কারিমে কয়েক জায়গায় আল্লাহ পাক এই কথা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ইচ্ছা করলে সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এটা হলো শিরকের তিন নম্বর ক্ষতি। শিরকের চার নম্বর ক্ষতি হলো, শিরক একটা বড় ধরনের জুলুম, এটা জুলমে আজিম। আল্লাহ পাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আজিম, এটা হলো সবচেয়ে বড় জুলুম, মহা জুলুম। কিয়ামতের ময়দানে শিরককারী আল্লাহর কাছে জালেম হিসাবে, মহা জুলুমকারী হিসাবে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। তাহলে শিরকের যে মারাত্মক ক্ষতি, এই ক্ষতি যদি আমরা চিন্তা করি, শিরক করা যাবে? এবার আসেন, শিরক করা তো যাবে না আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু আমরা শিরক করি কি না, শিরক করেন কি না আপনারা বলেন তো দেখি, শিরক করেন না কে কে? তাহলে বোঝা যায় শিরক করেন না, কেউ হাত তোলেন নাই, তাহলে বোঝা যায় সবাই আমরা কম বেশি শিরক করি, কেউ ইচ্ছাকৃত করি, কেউ অনিচ্ছাকৃত করি। তবে ইচ্ছাকৃত যারা করি তারা বুঝি না যে এটা শিরক। শিরক বুঝলে বাংলাদেশের কোনো মুসলমান, কোনো মুসলমান শিরক করত না। না বুঝে বাংলার মুসলমান অসংখ্য নারী পুরুষ না বুঝে শিরক করে থাকেন। এই জন্য আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা দুই একটা শিরকের উদাহরণ দিই, তাহলে বুঝবো আমরা শিরক করে কি করি না। প্রথমেই আমরা বলছি, রুবুবিয়ত, সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে আকাশের, সূর্যের, চন্দ্রের কোনো ক্ষমতা আছে কিনা? সূর্যের চন্দ্রের কোনো ক্ষমতা আছে কিনা? যদি না থাকে, তাহলে যখন চন্দ্র গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয়, তখন দেখা যায় কোনো কিছু খায় না, পানি পান করে না। মা বোনেরা দেখা যায় মহিলাদেরকে, বিশেষ করে গর্ভবতী মা বোনদেরকে দেখা যায় কোনো কিছু খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, কিছু করতে দেয় না, করে না। এরকম কয়, এখন চন্দ্রগ্রহণ চলতেছে, সূর্যগ্রহণ চলতেছে, এখন কিছু করা যাবে না, শুধু হাঁটতে হবে, বসে থাকাও যাবে না, শুয়ে থাকাও যাবে না, এখন কোনো মাছ কাটা যাবে না, কোনো কিছু করা যাবে না, করলে কি হবে? কয়, পেটের সন্তান, ঠোঁট কাটা হইতে পারে, তারপরে আঙ্গুল কাটা হইতে পারে, পা কাটা হইতে পারে। তাহলে চন্দ্রের কোনো ক্ষমতা আছে কি নাই? চন্দ্রের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক রব হইলেন আমার আল্লাহ। কিন্তু আমি বিশ্বাস করে নিলাম চন্দ্রগ্রহণের ক্ষমতা আছে, চন্দ্রগ্রহণের ক্ষমতায় বিশ্বাসে, এটার নাম কি? শিরক। চন্দ্রের ক্ষমতায় বিশ্বাসী, সূর্যের ক্ষমতায় বিশ্বাসী, এরপরে দেখেন তারকারাজির ক্ষমতায় বিশ্বাসী, তারকারাজির ক্ষমতায় বিশ্বাসী। তারকারাজির ক্ষমতা কি? তারকারাজির ক্ষমতা হল, আমাদের দেশে মানুষ রাশি গণনা করে, তুলা রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি আছে না? এই রাশিগুলোর সম্পর্ক কিসের সাথে জানেন? এগুলোর সম্পর্ক হইল তারকারাজির সাথে। এগুলো এক একটা তারকার নাম, মেষ, কুম্ভ, সিংহ, এগুলো এক একটা তারার নাম। এই তারাগুলোর সাথে তারকা পূজারীরা বিশ্বাস করে যে মানুষের সম্পর্ক তারকার সাথে, মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হয় তারকার সাথে। এজন্য তারা রাশি গণনা করে বলে, ভাই আপনার কিন্তু এই মাসটা খুব ভালো যাবে না, সামনের মাসে আপনার এই বিপদ আছে, অমুক সময় এই বিপদ আছে, অমুক সময় এটা আছে, আপনার তিনটা বিপদ আছে, দুইটা বিপদ আছে, এরকম বলে না। এরকম যারা ভাগ্য গণনায় বিশ্বাসী তারা তারকা পূজারী, তারা তারকারাজির ক্ষমতায় বিশ্বাসী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা আর-রাফান ইয়াসআলুহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু আরবাঈনা লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গণকের কাছে আসে, গণকের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, ভাই আমার রাশিটা একটু গণে দেন, আমার রাশির কি অবস্থা একটু দেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 40 দিন পর্যন্ত তার কোন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নামাজ কবুল হবে না মানে তার কোন আমলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কোন আমলেই তার কবুল হবে না 40 দিন পর্যন্ত। খালি জিজ্ঞাসা করছে যে ভাই আমাকে একটু রাশিটা গণে দেন, রাশি গণে দেওয়া হলো, আল্লাহর বান্দা বিশ্বাস করে ফেলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুর প্রতি সে কুফরি করল, সে কাফের হয়ে গেছে, তার ঈমান চলে গেছে। তাহলে এই তারকারাজির কোনো ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। সূর্যের কোনো ক্ষমতা নাই, চন্দ্রের কোনো ক্ষমতা নাই, তারকারাজির কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হইলেন একমাত্র আমার আল্লাহ। শুভ অশুভ কোন দিনের কারণে, অমাবস্যার কারণে, পূর্ণিমার কারণে, তিথির কারণে, কোন দিনের কারণে শুভ অশুভ মঙ্গল অমঙ্গল হয় না। শনিবার আর মঙ্গলবারের ক্ষমতায় যদি বিশ্বাসী হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষমতার মধ্যে শেরেক হয়। আমাদের দেশে শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, ভালো কোনো কাজ করে না, মনে করে শনিবার মঙ্গলবারটা ভালো দিন না, শুভ দিন না, এজন্য শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, কোনো গুরুত্বপূর্ণ ভালো কোনো কাজ হয় না। কারণ কি, কয় শনিবার মঙ্গলবার শুভ না, ভালো দিন না, এজন্য সব বিয়ে শাদী হয় শুক্রবারে অথবা বৃহস্পতিবারে অথবা সোমবারে, শনিবার মঙ্গলবারে নাই। এই শনিবার মঙ্গলবার ভালো করতে পারে, খারাপ করতে পারে, এগুলোর কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই বিশ্বাস করার নাম শিরক। রবিবারে বাঁশ কেনার জন্য পুরা বেলদি পুরা এলাকা সব ঘুরে ফেলেন, কেউ তার বাঁশ কাটে না, বাঁশ বিক্রি করে না, এই এলাকায় কি রবিবারে আছে? রবিবার দিন বাঁশ বিক্রি করে না, বাঁশ কাটে না, কি ব্যাপার ভাই? রবিবারে বাঁশ কাটলে অসুবিধা কি? বলে যে রবিবারে বাঁশ কাটলে বাঁশ সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে রবিবারের একটা পাওয়ার আছে, রবিবারের একটা ক্ষমতা আছে, এই রবিবারের ক্ষমতায় বিশ্বাস করার নাম শিরক। জোড়া কলা খায় না, জোড়া কলা চিনেন তো? জোড়া কলা খালি কি হয়? জোড়া সন্তান হয়। তাহলে জোড়া কলার একটা পাওয়ার আছে নাকি? এই জোড়া কলার পাওয়ারে বিশ্বাস করার নাম শিরক। জোড়া কলার কোনো পাওয়ার নাই, সন্তান একটা দিবে না, দুইটা দিবে না, দিবেই না, এটার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই জোড়া কলার কোনো ক্ষমতা নাই। বাড়ি থেকে বের হলো, ঘর থেকে সকালবেলায় নারায়ণগঞ্জ যাবে, ঢাকা যাবে, কিছু দূর যাওয়ার পরে দেখে এক মহিলা খালি কলসে নিয়ে বাহির হয়েছে। খালি কলসে দেখার পরে কয়, সর্বনাশ, আজকে আমার যাত্রাটা পুরা মাটি হয়ে গেছে, খালি কলসে লয়ে বাহির হয়েছে, আহারে খালি কলস দেখে গেছি, শেষ, আজকের আর আমার যাত্রাটা শুভ হবে না। খালি কলসির কোনো ক্ষমতা আছে? খালি কলসি ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, এই খালি কলসির ক্ষমতায় বিশ্বাস করছেন, শেষ। সকাল বেলায় ফজরের আগ দিয়ে বাড়ির কোনায় একটা পাখি কুহু কুহু করে ডাক দিয়ে উঠছে, আহারে কোন একটা বিপদ আসতেছে, কারোরে মনে হয় আজরাইল চলে আসবো, মরে যাওয়ার সম্ভাবনা আছে রে, আহারে বিপদ আসতেছে। অগ্নিকোণে পাখি ডাক দিছে, তো পাখি কি গায়েব জানে আপনার কার মৃত্যু আসবে কার কি আসবে? পাখি এগুলো জানে? ওই পাখির ক্ষমতায়, পাখির ডাকের ক্ষমতায় যখন আপনি বিশ্বাস করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষমতার মধ্যে আপনি শেরেক করলেন। পাখির কোনো ক্ষমতা নাই, পাখি কোনো গায়েব জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আসমান জমিনের কোনো গায়েব জানেন না। তাহলে ওই পাখিও জানে না কে মারা যাইব, কার বিপদ আসতেছে, কার কি আসতেছে, পাখির ক্ষমতা বিশ্বাস করছেন শেরেক। এরকম অসংখ্য কুসংস্কার, অসংখ্য নিয়ম কানুনে সমাজের ভাই বোনেরা বিশ্বাসী, এগুলোকে শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় আত্মিয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মিয়ারা তো শিরকুন, আত্মিয়ারা তো শিরকুন, আত্মিয়ারা তো শিরকুন, আমার উম্মত এগুলা শিরক, এগুলা শিরক। এই জাতীয় বিশ্বাস শত শত সমাজের মধ্যে লুকায়িত আছে। এই জাতীয় বিশ্বাস পোষণ করা শিরক, আল্লাহর রুবুবিয়তের মধ্যে ক্ষমতার মধ্যে বিশ্বাস। যতগুলো ইবাদত করতে হবে সমস্ত ইবাদতের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইবাদতের কোন অংশ আর কাউকে দেওয়া যায় না। যেহেতু আল্লাহ আমার একমাত্র রব, ইবাদত করতে হবে সব একমাত্র তার জন্য। কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহকেও দেখানো, সাথে আরো একটি কাজ করে ফেলা, দুইজনকে দেখানো, এটার নাম শিরক। এক কাজে দুই কাজ করবেন, দুনিয়াবি কাজ করেন ভালো কথা, এক কাজে পাঁচ কাজ করেন, একসাথে ঢাকা গেছেন কাজ পাঁচটা করে চলে আসছেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর ইবাদত করতে গেলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদতটা না হলে আল্লাহ পাক কবুল করেন না। এক ইবাদত করে যদি দুই দিকে খুশি করতে চান, কোন দিকেই খুশি করা যাবে না। রমজান মাস আসছে, যাকাত দিবেন, যাকাত দেওয়ার সময় চিন্তা করলেন এক যাকাত দিয়ে দুই কাজ করে ফেলা যাবে। একদিকে আমার যাকাত আদায় হয়ে যাবে, আমার ফরজিয়ত আদায় হয়ে যাবে, আর একদিকে যেই মানুষটাকে একটা শাড়ি দিব, লুঙ্গি দিব, ওই মানুষটাকে আমার সাপোর্টার, আমার সহযোগী হিসাবে কিনে ফেললাম। ওই মানুষটা সামনে যে সময় দরকার হবে সেই সময় আমাকে সমর্থন দিবে। তাহলে আমি 5000 শাড়ি লুঙ্গি বিতরণ করলে 5000 লোক, 5000 সমর্থন আমার জোগাড় হয়ে গেছে। এক কাজে দুই কাজ হয়ে গেছে, দুই কাজ হয়েছে। এই কাজ করার দ্বারা আমার আমও গেছে, সালাও গেছে, সব বরবাদ, ইমানও গেছে, আমলও গেছে, সব বরবাদ হয়ে গেছে। কারণ যাকাত আল্লাহর ইবাদত, আল্লাহর এই ইবাদত দিয়ে সন্তুষ্ট করতে হবে কাকে? একমাত্র আল্লাহ, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকা যাবে না, থাকলে কি হয়? শিরক। যে বান্দাকেও আমি দেখাইতে চাই, আল্লাহকেও দেখাইতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। হে ঈমানদাররা, সাদাকাগুলোকে বাতিল করে দিও না, মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে, যেমনি ভাবে বাতিল হয়ে যায়। কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য দান করে, অর্থাৎ একসাথে আল্লাহকেও সন্তুষ্ট করা, কোনো বান্দাকেও সন্তুষ্ট করা, দুইটা যখন ইবাদত যখন বিভাজ্য হয়ে যায় তখন সেটা শিরক হয়ে যায়। এজন্য যখন কোনো ব্যক্তি সেজদা শুধু আল্লাহকে করে, এটার নাম তাওহীদ। কিন্তু আল্লাহকেও সেজদা করে, পাশাপাশি মাজারে গিয়েও সেজদা করে, আল্লাহকেও সেজদা করে, আল্লাহর কোনো নেককার বান্দাকে গিয়েও সেজদা করে, আল্লাহর ইবাদতকে বিভেদ্য করে ফেলে, আল্লাহর ইবাদতকে বাক করে ফেলে, তখন এটার নাম হয়ে যায় শিরক। এই শিরক আমাদের দেশে আছে কি নাই? হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ মাজারে গিয়ে কবরের সামনে গিয়ে সেজদা করতেছে, শিরক করতেছে। অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত মান্নত করা, ওই মান্নত করে মাজারের জন্য মোমবাতি দিবে, সিন্নি দিবে, টাকা দিবে, গরু দিবে, ছাগল দিবে। এগুলো দিতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কিন্তু যখন আল্লাহর বান্দা ওইদিকে দেওয়া শুরু করে, এটা হয়ে যায় কি? শিরক। আল্লাহর ওলি যিনি কবরে আছেন, ওনার কি মোমবাতির দরকার আছে? উনি রাত্রে নামাজ পড়ে, রাত্রে উঠে, তো ওনার মোমবাতির দরকার কি? আবার ওনার মশারির দরকার আছে, মশা কামড়ায়। ওনার খাওয়া দাওয়া করেন, তো ওনার টাকার কি দরকার? তাহলে আল্লাহর ওলির টাকারও দরকার নাই, মোমবাতিরও দরকার নাই, মশারিরও দরকার নাই, আল্লাহর ওলির সিন্নিরও দরকার নাই। সিন্নির দরকার আছে, সিন্নি কি আল্লাহর ওলি খায়? তাহলে আপনি আল্লাহর বান্দাদেরকে যদি খাওয়াইতে চান, তা আপনার এলাকায় কি আল্লাহর বান্দার অভাব আছে নাকি? আপনার এলাকায় খাওয়ান আল্লাহর বান্দাদেরকে, অসুবিধা কি? সওয়াব হবে, মানুষকে খাওয়ানোটাও ইবাদত। কিন্তু আপনি ওখানে নিয়ে খাওয়াইতেছেন কেন? যে আল্লাহর ওলি দেখতেছে আমার উদ্দেশ্য সফল হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির এই ক্ষমতার বিভাজ্য, আল্লাহর ওলিকে ক্ষমতার মালিক মনে করলেন, এটার নাম শিরক। এই জাতীয় অসংখ্য শিরক সমাজে বিদ্যমান। তামিমের শিরক, তামিমের শিরক বুঝেন? তাবিজ বুঝেন? তাবিজ জি, তাবিজের হাদিসের নাম হলো তামিমা। হাতের মধ্যে, গলার মধ্যে, কোমরের মধ্যে তাবিজ আর তাবিজ লটকায় রেখেছে, কি এটা শিরক? এটা আবার শিরক করতে কষ্ট হয়, কারণ আমাদের দেশে অনেকে এটার ব্যবসাও করে। তো ক, এটা আবার শিরক হয় কেমনে? এইটাও শিরক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার রব, অসুস্থতা দেওয়ার মালিকও তিনি, আবার সুস্থ করার মালিকও হইলেন একমাত্র তিনি, সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হইলে আমাকে শেফা দেন তিনি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তাবিজে আমার বিপদ দূর করতে পারে না, তাবিজ আমার শেফা দিতে পারে না, তাবিজ আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই দিকে কিছু ক্ষমতা দিবেন, এটা শিরক। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, তাবিজ জুলাইলো যে শিরক করলো, সেটা কোরআন দিয়ে লিখলেও শিরক, কোরআনের বাহিরে অন্য কিছু দিয়ে লিখলেও শিরক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমভাবে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান, সেখানে বলেন নাই বেগাইরিল কোরআন, এটা বলেন নাই। কোরআন এবং গাইরে কোরআন দুটাকে একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে তাবিজ জুলাইলো, তামিমা জুলাইলো, সেই শিরক করলো। এরকম শত শত শিরক বিদ্যমান। এবার আসি আমরা দ্বিতীয় টপিকসে। দ্বিতীয় টপিক কি? বেদাত। এটা শিরকের সাথে আরো জটিল, আরো কঠিন। শিরক বোঝানো একটু সহজ, কিন্তু বেদাত বোঝানো আরো কঠিন। বেদাতটা সহজ বাংলায় সহজভাবে যদি আমরা বলি, বেদাত হলো ইবাদতের ভিতরে আগাছা। বেদাত হলো কি? আগাছা। আগাছা বুঝুন তো, জমিতে ধান লাগাইছেন, ফসল লাগাইছেন, দেখবেন ফসলের চাইতে আরো তাজা, আরো মোটা, আরো স্বাস্থ্যবান আরেকটা কতগুলা গাছ উঠে গেছে। আসল ফসলগুলো নিচে পড়ে যায়, আসল ধানগুলো নিচে পড়ে রয়েছে, দেখা যায় না। ওই আগাছাগুলো দেখবেন বিশাল বিশাল সুন্দর হয়ে, মোটা তাজা হয়ে উপরে উঠে গেছে, দেখা যায় না। এই মোটা তাজা হয়ে উপরে যেগুলো উঠে যায়, এগুলার নাম বেদাত। বুঝতে পারছেন? কোনো লোক জমিনের মধ্যে এগুলা লাগায় না, কেউ চায় না তার জমিনে এগুলা থাকুক, কিন্তু তারপরে ওইটা খুব শক্তিশালী হয়ে উপরে উঠে যায়, এবং এগুলো উঠে মূল ফসলটাকে মেরে ফেলার চেষ্টা করে। এরকম আগাছা যেগুলো উঠে, এগুলার নাম বেদাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা করার একমাত্র পদ্ধতি, একমাত্র তরিকা হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে পাওয়ার তরিকা কয়টা বলেন তো দেখি? আল্লাহ সুবহান ওয়া তাআলাকে পাওয়ার তরিকা কয়টা? একমাত্র একটাই তরিকা, সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করার, আল্লাহর ওলি হওয়ার আর দ্বিতীয় কোন তরিকা নাই। তাহলে তরিকা কি 126টা না একটা? একটাই তরিকা, এবং এটাই একমাত্র শর্টকাট তরিকা। কোন সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নিজামিয়া, সাবেরিয়া শর্টকাট তরিকা না। শর্টকাট হইল একমাত্র তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, ইবাদতের একটাই তরিকা, সেটা হলো ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাহ, ইত্তেবায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে আর আল্লাহকে পাওয়ার কোন তরিকা নাই। কিন্তু বাংলাদেশে তরিকা কয়টা? ওরে বাংলাদেশের তরিকা কয়টা এটাও জানা না। বাংলাদেশে থাকি, বাংলাদেশে কয় তরিকা আছে আল্লাহকে পাওয়ার? 126টা তরিকা আছে। কয় তরিকা? 126টা আছে। তন্মধ্যে কিছু আছে শর্টকাট তরিকা, আর বাঙালি ওই শর্টকাট তরিকার পিছনে দৌড়ায়, এত কষ্ট করতে রাজি নাই। শর্টকাটে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, যে যত সহজ তরিকা দেখাইতে পারে বাঙালি ওইদিকে দৌড়ায়। কারণ মানুষের মধ্যে ছাগলের অভ্যাস আছে। মানুষের মধ্যে কিসের অভ্যাস? কথা কয় না, ছাগলের অভ্যাস আছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা যত নবী জমিনে পাঠাইছেন সমস্ত নবীকে দিয়ে ছাগল ছড়াইছেন, ছড়াইছেন না? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারাআল গানাম, এমন কোন নবী দুনিয়াতে আল্লাহ পাঠান নাই যে নবীকে দিয়ে ছাগল ছড়ান নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও ছড়াইছেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অল্প কয়েকটি রাতের বিনিময়ে আমি নবীও ছাগল ছড়াইছি। সুবহানাল্লাহ, কেন নবীরা ছাগল ছড়াইলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রথম ট্রেনিং দিলেন ছাগলের ট্রেনিং? আল্লাহ পাক বলে দিলেন, ও নবী, তোমারে প্রথম ছাগল ছড়ানোর প্রশিক্ষণ দিলাম, কিছুদিন পরে মানুষ ছড়াইতে হবে তোমাকে, ওই মানুষের জাতিটা ছাগলের চাইতেও মারাত্মক। ওই মানুষ ছড়াইতে হলে আগে ছাগল ছড়াইতে হবে, এই জন্য আল্লাহ পাক সব নবীদেরকে আগে ছাগল ছড়ানোর ট্রেনিং দিচ্ছেন, তারপরে নবুয়ত দিচ্ছেন। ছাগল ছড়াইতে দিচ্ছেন কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ছাগলের মধ্যে এমন কিছু অভ্যাস আছে যেটা মানুষের মধ্যেও আছে। ছাগলের বড় অভ্যাস হইল, যখন 1000 ছাগল এক জায়গায় আছে, আপনি 4-5-10টা ছাগল একদিকে নিয়ে যাবেন, সবগুলো নেওয়া লাগবে না, এই 1000-এর থেকে 10টা নেবেন, বাছাই করবেন কয়টা? 10টা। 10টা নিয়ে একদিকে রওনা দিবেন, যখনই আপনি 10টা নিয়ে রওনা দিবেন, বাকি দেখবেন 990টা ছাগল সবগুলা ওগুলার পিছনে পিছনে দৌড় দিবে। আপনি যদি বলেন, এই তোমরা এইদিকে কোথায় যাও, কয় এগুলা কি না বুঝি যায় নাকি, আমি এনা পাগল, এরা কি পাগল নাকি? এক জায়গায় কিছু তো মানুষ কিছু একত্রিত করে আপনি একটা জিনিস চালু করে দিবেন, দেখবেন দলে দলে মানুষ দৌড়াচ্ছে। কি ব্যাপার ভাই, ওদিকে দৌড়াচ্ছেন কেন, ওখানে কি আছে? পায়রে মিয়া, আমি না পাগল, এত মানুষ পাগল নেই, এত মানুষ দলে দলে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ যাইতেছে, এরা কি না বুঝি যায় নাকি? আসলে ওই যতজনকে জিজ্ঞাসা করবেন সবার কথা একটা, আমি না বুঝি নাই, আমি না পাগল, এত মানুষ কি না বুঝি গেছে নাকি? আসলে সবগুলাই পাগল, সবগুলাই না বুঝি গেছে। এটা ছাগলের ফেতরত, ছাগলের অভ্যাস, না বুঝে কিছু লোক যেদিকে যায় পিছে পিছে সব ওইদিকে চলে যায়। আর দড়ি রাখতে পারবেন না, যত বুঝান ভাই ওখানে কিচ্ছু নাই যাইয়েন না, তারপরেও যাবে। ছাগলের ভিতরে খুঁটি ধরার একটা কঠিন অভ্যাস আছে, ছাগলের খুঁটিতে চিনেন নাকি? যদি ছাগল দেখে সামনের দিকে পানি আছে, সামনের দিকে কোনো বিপদ আছে, এমন ভাবে খুঁটি ধরে গলা টানতে টানতে গলা ছিঁড়ে ফেলবেন, ছাগল আর সামনের দিকে যাবে না। মানুষ যদি বুঝতে পারে সামনের দিকে গেলে কোন ধরনের বিপদ আছে, যত জান্নাতের কথা শোনান, যত সুসংবাদ শোনান, যত ঈমানের কথা শোনান, মানুষ আর সামনের দিকে এক কদম দিবে না। মুসা আলাইহিসসালামের উম্মত বলছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, যুদ্ধ করো, আমরা যাব না, আমরা এখানে বসে থাকব। যাও তোমরা, কারণ সামনে গেলে বিপদ আছে, আমরা জানি গেছি। খুঁটি ধরছে ছাগলের খুঁটি। একমাত্র আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই জন্য আল্লাহ পাক সাহাবীদের প্রশংসায় অসংখ্য কোরআন নাজিল করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। সুবহানাল্লাহ, আপনি আর আপনার রব সামনের দিকে যান, যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস আছে, জীবন আছে, ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের সাথে আছি। সুবহানাল্লাহ, মানুষের অভ্যাস ওই ছাগলের অভ্যাস। এই জন্য যে কথাটা বলতেছিলাম যে মানুষ যখন এই বেদাত এমন একটা জিনিস, মানুষ যখন দেখে অনেক মানুষ করতেছে, আমি এনা না বুঝি করি, আমি এনা বুঝি না, এত মানুষ কি বুঝে না? বেদাতটা হলো এইরকম জিনিস যেটা সুন্নতের থেকে শক্তিশালী হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার তরিকা একটাই, সেটা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার আর কোন শর্টকাট, কোন তরিকা নাই। কিন্তু বাংলাদেশে অসংখ্য তরিকা বিদ্যমান, কত তরিকার জিকির আছে, জিকির বর্তমানে ইন্টারনেট ফেসবুক বাইরেওতে জিকিরের কত পদ্ধতি, শীতকালীন জিকির, গরমকালীন জিকির, কোদালি জিকির, লাফানি জিকির, কত রকমের জিকির দেখা যায়। বিভিন্ন পদ্ধতিতে শরীরের কসরত করে, ব্যায়াম করে, বিভিন্ন জিকির আর জিকির, কয় এটা সিস্তিয়া তরিকার জিকির, এটা কাদরিয়া তরিকার জিকির, এটা নকশবন্দিয়া তরিকার জিকির, এটা খাস মুজাদ্দিদি তরিকার জিকির, তো সব ভাগ করে করে নিয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিকির কই? মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির নাই। কেউ বলে না যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিকির, এটা আবু বকরের জিকির, উমরের জিকির, ওসমানের জিকির, আলীর জিকির, তাদের জিকির জমিন থেকে বিলুপ্ত, জিকির হয়ে গেছে অন্যদের জিকির। জমিনে কত রকমের অসংখ্য রকমের দরুদ আর দরুদ, মাছের দরুদ আছে দরুদে মাহি, আগুনের দরুদ আছে দরুদে নারিয়া, আরো কত রকমের দরুদে গাউসিয়া, দরুদে অমুক, দরুদে তমুক, দরুদ আর দরুদ। বেদাত গুলো দেখতে অনেক সুন্দর, বেদাত গুলো করতে অনেক মজা লাগে, শুনতে অনেক মজা লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। যেমন আজকে আমরা মাহফিল শুরু করছি, আমি যখন আলোচনা শুরু করি তখন দরুদ পড়ছি না, কিভাবে পড়ছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পড়তে এত মজা লাগে নাই, এত মজা লাগছে? যদি পড়তাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা মহব্বতের স্বরে স্বরে, মহব্বতের সুরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়েনা মুহাম্মাদ। মহব্বতের স্বরে পড়ে কত মজা না, কি বলেন? কোনটা মজা লাগছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, যারা দিন বুঝে সুন্নত বুঝে তাদের কাছে ওইটা মজা, কিন্তু যাদের কাছে সুন্নত বুঝে না দিন বুঝে না তার কাছে কিন্তু পরেরটা মজা। কয় এক হুজুর আইছে ঢাকা থেকে, খুব মজার এক হুজুর, আরে কি ওয়াজ করছে, ময়দান কাফায় ফেলছে, এত সুন্দর সুন্দর দরুদ পড়ছে, কসিদা পড়ছে, জীবনে শুনি নাই, চোখের পানি ফালাই দিছে, কি বলেন? বেদাত গুলো দেখতে সব হাসানা, বেদাত গুলো দেখতে সব সুন্দর, বেদাত কোনো সাইয়া নাই, বেদাত সব কি হাসানা, বেদাত তো সুন্দরই, সুন্দর না হইলে মানুষ করে নাকি, সুন্দর জিনিস না হইলে বাজারে বিক্রি হয় নাকি, এটা তো সুন্দর হইতেই হবে, সুন্দর না হইলে মানুষ করবে না, এই জন্য সব বেদাত কয় হাসানা। তো বেদাত তো হাসানা হবেই, বেদাত কি সাইয়া হয় নাকি? সাইয়া হইলে কেউ করবে নাকি? বেদাত তো দেখতে সুন্দর, দেখতে মজা, করতে মজা, এই জন্যই তো মানুষ খায়, মজা না লাগলে খায় নাকি? তিতা জিনিস বাজারে যত খাওয়াইতেছেন বিনা পয়সা দিলেও খাবে না, যেটা একটু মিষ্টি লাগে, করতে মজা লাগে, খাইতে মজা লাগে, মানুষ তো ওইটাই খায়, ওইটাই কিনে, ওইটাই নেয়, এই জন্য বেদাত যতগুলো আছে সবগুলো কি হাসানা, সবগুলো সুন্দর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বেদাতিন দালালা, এর ভিতরে কুল্লু বেদাতের মধ্যে বেদাতিন হাসানাতিন ওয়া সাইয়্যাতিন, হাসানা হইলেও সেটা দলালা, সাইয়্যা হইলেও সেটা দলালা, সব দলালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেন নাই হাসানা সাইয়্যা। অনেক সম্মানিত ভাইরা দলিল দেন, কো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজের বেদাত চালু করছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নামাল বেদাত হাযিহি, কত সুন্দর বেদাত, কাইরে মিয়া ওমর ইবনে খাত্তাব কত সুন্দর বেদাত চালু করছে, বেদাতে হাসানা চালু করছে, আর তোমরা কো বেদাত করা যাবে না, কি বলেন? ওমর ইবনে খাত্তাব কোন বেদাত চালু করছেন? তো তারা বিজে জামাতে চালু করলেন, আবার বললেন যে নামাল বেদাত হাযিহি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নতুন বিষয় চালু করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতের সাথে কিয়ামে রমাদান আদায় করছেন, করছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন, নিয়মিত কন্টিনিউ আদায় করলে এটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আদায় করছেন, জামাতে আদায় করাটাই সুন্নত। মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে অল্প কিছুদিন এই সুন্নতটা বন্ধ ছিল, এই সুন্নতটা এইভাবে চালু হয় নাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগের সুন্নতটাকে জীবন্ত করলেন, এই কারণে ওমর বললেন, নিয়মাল বেদাত হাযিহি, আমি একটা সুন্নত জীবন্ত করলাম, এই জিনিসটা কতই না সুন্দর, উনি নতুন কোন জিনিস চালু করে বলেন নাই যে নরমাল বেদাত হাযিহি, এটা নবী সাল্লামের সময় ছিল, মাঝখানে একটু ছিল না, আবার তিনি চালু করছেন, এজন্য তিনি শাব্দিক অর্থে এখানে বেদাত ব্যবহার করছেন, কিন্তু পারিবেশিক অর্থে এটা সুন্নতের বিপরীতে যে বেদাত সেই বেদাত না। বেদাতের মূলনীতি হল বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেটা করেছেন সেটা করার নাম সুন্নত, যেখানে যেটা করেন নাই সেটা না করার নাম সুন্নত। সুতরাং যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেখানে না করা বেদাত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেখানে করার নাম বেদাত, এটাকে বলা হয় সুন্নতে ফেলিয়া সুন্নতে তারকিয়া। যেমন 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিছেন, 5 ওয়াক্ত সালাতের আগে আজান দেওয়াটা সুন্নত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে ঈদের নামাজে আজান দেন নাই, সুতরাং ঈদের নামাজের আগে জানাজার নামাজের আগে আজান না দেওয়া সুন্নত। কেউ যদি বলে পাঁচ ওয়াক্তে আজান দিই, ঈদের নামাজের আজান দিলে অসুবিধে কি? আজান দেওয়া কি খারাপ কাজ নাকি? আজান দেওয়া গুনার কাজ নাকি? কি বলেন? আজান দেওয়া তো সওয়াবের কাজ, ভালো কাজ। তা আমি ঈদের নামাজও আজান দিব, অসুবিধে কি? আল্লাহ রাসূল নিষেধ করছে নাকি আজান দেওয়া যাবে না? এখন দিলে কি হবে? পাঁচ ওয়াক্তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন আজান, এজন্য আজান দেওয়াটাই সুন্নাত, না দেওয়াটা বেদাত। কিন্তু ওই জানাজার নামাজ, ঈদের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সেখানে না দেওয়াটা সুন্নাত, দেওয়াটা বেদাত। কোন কোন ভাই বলেন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সবাই মিলে দোয়া করলে অসুবিধাটা কি? অসুবিধা হলো ভাই এই জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার ফরজ নামাজের ইমামতি করছেন, কিন্তু জীবনে একবারও সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত উঠায়ে দোয়া করেন নাই। সমস্যাটা এই জায়গায়, আর কোন জায়গায় সমস্যা নাই, দোয়া করতে অসুবিধা নাই, ওইটা দোয়ার জায়গা, দোয়ার উত্তম জায়গা। কিন্তু সমস্যা এক জায়গায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই সেটা না করা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা করা সুন্নত। আমরা মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময় দোয়া পড়ি না? ঢোকার সময় কি দোয়া পড়েন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এখন ঢোকার সময় কিবলামুখী হয়ে দাঁড়ায় দাঁড়ায় যদি হাত তুলে তুলে দোয়া করেন, করা যাবে? অসুবিধা কি? দোয়া না করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জীবনে অসংখ্যবার ঢুকছেন, বের হয়েছেন, কিন্তু ওইভাবে দাঁড়ায় দাঁড়ায় হাত তুলে দোয়া করেন নাই। টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে কি পড়ি না? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পড়েন, এখন টয়লেটে ঢুকার আগে কিবলামুখী হয়ে হাত তুলে যদি দোয়া শুরু করে দেন, যদি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, রাব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে প্রবেশ করার নিয়ত করতেছি, রাব্বুল আলামিন টয়লেটে আমার সব ব্যবস্থাপনাকে সহজ করে দিও, আল্লাহ টয়লেটের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ যেন আমার উপরে রহমত নাজিল হয়, কোনো ধরনের কষ্ট বিপদ আপদের সম্মুখীন না হই। আপনি দোয়া করলেন, করা যাবে? অসুবিধা কি? দোয়া না করছেন, খারাপ কাজ করছেন নাকি? কেন করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এতবার টয়লেটে গেছেন, কখনো এরকম দোয়া করেন নাই। এটার নাম সুন্নতে ফেলিয়া, সুন্নতে তরকিয়া। এখন আবার কোন কোন ভাই জিজ্ঞাসা করে, এটা যে বেদাত কই পাইছো, এটা দলিল দেখাই যাও, বেদাতের দলিল খুঁজে বাংলাদেশে কয়, এটা যে বেদাত কই পাইছো, কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, কোথায় পাইছো, বেদাতের দলিল দেখাও। তো বেদাতের দলিল কেমনে দেখাইবেন? বেদাতের দলিল দেখাই দিবেন। বেদাতের দলিল হইল যেটার কোনো দলিল নাই ওইটার নাম বেদাত, যেটার দলিল কোরআন আর হাদিসে আছে ওইটা সুন্নত। দলিল থাকলে সেটা বেদাত হয় না, দলিল না থাকলে সেটা বেদাত হয়। বেদাতের দলিলে নাই, আপনি দেখাইবেন কোথা থেকে? এই জন্য আমি সবসময় বলি যে এই যে পাশের যে বাড়িটা, পাশে যে বাড়িটা, আমি এই ওয়াজ মাহফিলে ঘোষণা দিলাম আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই যে বাড়িটা দেখতেছেন সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা কিন্তু আমার না, বাড়িটা আমার না, বাড়িটার একজন মালিক আছে, বাড়িটা ওনার। আপনারা সবাই মিলে বললেন শায়খ অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছেন, ভালো কথা, কিন্তু বাড়ি এটা যে আপনার না এটার দলিল পত্র আমাদেরকে দেখাই যেতে হইব, কি বলেন? এবার যদি একদিন না, দুই দিন না, এক মাসও যদি আমাকে রেখে দেন, আমি কোনো দলিল দেখাইতে পারবো কিনা? দেখাইতে পারবো। কারণ কি? বাড়ি এটা তো আমার না, দলিল থাকলে তো আমারে হইতো, দলিল নাই বলেই তো বলতেছি ভাই বাড়ি এটা আমার না। এখন আপনি যদি, যিনি বাড়ির মালিক ওনার কাছে সব ধরনের দলিল খতিয়ান ফজডা সব আছে, খাজনা যা খুঁজেন সব আছে, কিন্তু বাড়ি এটা আমার না, এই জন্য আমার কাছে কিচ্ছু নাই। এখন আমার কাছে যদি দলিল খুঁজেন তা আমি দলিল কোথা থেকে দেখাবো? সমাজে জাহালত এত বিস্তার লাভ করেছে, অনেকে বেদাতের দলিল খুঁজে, কবে এটা যে বেদাত দলিল দেন, বলবেন যে এটা যে বেদাত এটা তো দলিলে নাই, দলিল দিব কোথা থেকে? দলিল থাকলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নত হইতো, এটা দলিলে নাই। কয়টা যে বেদাত কোন হাদিসে পাইছো, কোন দলিলে পাইছো? অর্থাৎ বেদাত সিনার মূল নীতি বুঝে নাই। বেদাত কি জিনিস? বেদাত খুব সূক্ষ্ম জিনিস, কারণ বেদাত দেখতে খুব সুন্দর দেখা যায়। এই জন্য আমার ভাইয়েরা, সমস্ত রকমের বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ বেদাত যত সুন্দর হোক কিন্তু কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, বেদাতের পরিণাম জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহর হক যেমন আদায় করব, বান্দার হকের দিকে একটু খেয়াল দিতে হবে, নজর দিতে হবে। আমি পরিশেষে দুই একটা কথা বলে শেষ করে দিব, একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহর হকের দিকে যেমন আমরা নজর দিব, আল্লাহর হক হলো আমরা শেরেক করব না আল্লাহর সাথে, কোন প্রকারের আমলের ক্ষেত্রে বেদাত করব না, ঠিক বান্দার হকের ব্যাপারেও আমাদেরকে নজর দিতে হবে। বান্দার হক খুব গুরুত্বপূর্ণ, জায়গা জমিন বন্টনের ক্ষেত্রে খুব সূক্ষ্ম, খুব গভীরভাবে নজর দিয়ে কারো হক যেন নষ্ট না হয় এইভাবে জায়গা জমিন বন্টন করার চেষ্টা করতে হবে। কারণ সূরা আন-নিসার 11, 12, 13, 14 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক সম্পত্তির বন্টন করছেন, কে কতটুকু পাবে, মিরাসের বন্টন। 13 নম্বর আয়াতে এসে আল্লাহ পাক বলছেন যে সমস্ত লোকেরা এই আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি মেনে নেবেন, ইউদখিলহু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া পদ্ধতিতে যারা বন্টন করবে তাদের ব্যাপারে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। 14 নম্বর আয়াতে কারিমায় গিয়ে রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহর দেওয়াই বন্টন পদ্ধতি মেনে নিবে না, কোন দিকে কম করবে কোন দিকে বেশি করবে, বোনের সম্পদটা সঠিকভাবে দিবে না, ফুপুর সম্পদটা সঠিকভাবে দিবে না, চাচার সম্পদটা সঠিকভাবে দিবে না, কোন এক জায়গায় কম করছে কোন এক জায়গায় বেশি করছে, আল্লাহর দেওয়া বিধানের পদ্ধতিতে করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে এমন ভাবে আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো আর কখনো বের হওয়ার সম্ভাবনা নাই, স্থায়ী জাহান্নামের হুমকি দিছেন আল্লাহ পাক। মুফাসসিরিনে কেরাম বলেন মুমিন জান্নাতে গেলেও, মুমিন জাহান্নামে গেলেও আবার জান্নাতে আসার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ পাক এখানে স্থায়ী জাহান্নামের কথা বলে শাস্তির আধিক্যতা বুঝাইছেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর দেওয়া সম্পত্তি বন্টনের পদ্ধতি যদি কেউ না মানে তার ইমানে থাকে না, কারণ সে আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করছে, অস্বীকার করে নিজে শরীয়ত বানাই নিছে, নিজে শরীয়ত প্রণয়ন করছে, নিজের ইচ্ছা মতো বন্টন করছে, এই জন্য তার ইমানে নাই, আর ইমান না থাকার কারণে স্থায়ী জাহান্নামের কথা বলছেন আল্লাহ পাক। এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, যখন বাবা মারা যাবে, মা মারা যাবে, সাথে সাথে দেরি না করে আপনি যে ভাই যতটুকু পাবে, বোন যতটুকু পাবে, স্ত্রী মা যতটুকু পাবে, সবার সম্পদ সুন্দরভাবে বন্টন করে দেন। আর এই আরেকজনের সম্পদ দখল করে রেখে আপনি বিশাল সম্পদের মালিক হবেন এটা আশা করা যায় না। আল্লাহ দিতে চাইলে সম্পদ না পাইলেও আপনারা আল্লাহ দিবেন, আর না দিতে চাইলে আপনি বন্দের গুলা সবার গুলা রেখে দিচ্ছেন, দেখবেন যে এগুলোও থাকবে না, কারণ সম্পদের মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যাকে ইচ্ছা দেন যাকে ইচ্ছা নিয়ে যান, এটা সব রাব্বুল আলামিনের ইচ্ছা। এই জন্য এই বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখবেন। আমার ভাইরা, হারাম থেকে বেঁচে হালাল খাওয়ার চেষ্টা করবেন, হালাল উপার্জনের চেষ্টা করবেন, তাহলে জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে, কারণ হারাম উপার্জন করে ইবাদত করলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না। সুদ খান, আল্লাহ পাক ইবাদত কবুল করবেন না। কি বলেন? সুদের কত ধরন, কত প্রকার, কত প্রকরণ, বিভিন্ন ধরনের সুদ এখন সমাজে। সুদকে তো মানুষ সুদে মনে করে না, সুদ বোঝাও কঠিন। এমন এমন পদ্ধতিতে সুদের নতুন নতুন পদ্ধতি, এই পদ্ধতিতে বর্তমানে অনেক ভাই বোনেরা সুদ খান। সুদকে আপনি ইবাদত করবেন, আল্লাহ পাক ইবাদত কবুল করবে না। একজন সুদ খাই হজেও যায়, উমরাও করে, সুদ খায়, আরেকজনের জায়গা জমিন দখল করে, আবার দেখা যায় ওই হজেও যায়, উমরাও যায়, আল্লাহর কাছে কান্নাকাটিও করে, ইবাদত বন্দেগিও করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। এই জন্য আল্লাহ পাক সব নবীদেরকেও বলছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে নবীরা, আগে হালাল খাবার নিশ্চিত করো, তারপরে আমলে সালে করো। এই জন্য হালাল খাওয়ার চেষ্টা করবেন, যাতে সুদ ঘুষ হারাম কোনো উপার্জন আমাদের জীবিকার মধ্যে না থাকে, এদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপার্জনের মাধ্যমে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন। সমস্ত প্রকার হারাম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকার উপরে রহমত নাজিল করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই এলাকার ভাই বোনদেরকে সালেহীন মুত্তাকিন হিসাবে কবুল করে নিন। রব্বুল আলামিন এই এলাকার ভাই বোনদের মধ্যে মহব্বত তৈরি করে দিন। হিংসা থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক এই বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার সকল শিক্ষক ছাত্র সবাইকে আল্লাহ পাক কবুল করে নিন, এবং এই এলাকার ভাইদেরকে আল্লাহ পাক মাদ্রাসামুখী বানিয়ে দিন। সকল ভাই বোনদের প্রতি অনুরোধ যে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসা যেমন আর্থিকভাবে আজকে অনেক সহযোগিতা করেছেন, কিন্তু মাদ্রাসার খোরাক শুধু অর্থ না, অর্থের সাথে সাথে ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, ছেলে মেয়েদেরকে দিয়ে আলেম তৈরি করবেন। তাহলে আপনি অর্থ যে দিলেন মাদ্রাসার জন্য এটা কাজে আসবে। এখন অর্থ দিলেন, জায়গা জমিন দিলেন, বিল্ডিং বানাইলেন, কিন্তু ছাত্র নাই, তাহলে এই এলেম শিক্ষকেরা দিবে কাকে? এত বড় বড় আলেমদের থেকে আপনারা এই এলেমের খেদমত নিয়ে আপনাদের এই এলাকাকে আলেম বেষ্টিত, আলেম আর আলেম, নিজের ছেলে মেয়ে ভাই এদেরকে আলেম বানিয়ে এই এলাকাকে একটা নুরানি এলাকা বানাই ফেলবেন, তখন এই মাদ্রাসার জন্য যে আপনি সহযোগিতা করতেছেন এটা সার্থক হবে। এই জন্য আমার ভাই বোনদের প্রতি অনুরোধ, সবাই কমপক্ষে একটা ছেলেকে হলেও আপনি মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলেমেরা কখনো না খেয়ে বেকার নাই। বাংলাদেশে জেনারেল শিক্ষায় পড়াশোনা করে লক্ষ লক্ষ বেকার আছে উচ্চশিক্ষিত, কিন্তু মাদ্রাসায় পড়ে বেকার বসে আছে, কাজকর্ম নাই, এইরকম নজির বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ে পড়ে ভালো ভালো অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। এই জন্য আপনারা সবাই হীনমন্যতা দূর করে যে আপনাদের ছেলেদেরকে এবং মেধাবী ছেলেটাকে মাদ্রাসা পড়ানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলেমের বাবা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলেমের মা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে ওলামায়ে কেরামের এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।